Frunaleum. আমি ভগবত ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, মানে যাকে অনুভব করলে মানুষ সংসার দুঃখ থেকে আত্যন্তিক নিবৃত হতে পারে তার উপায় ভগবান শঙ্করাচার্য এখানে স্পষ্ট করে বলেছেন। ছোট করে এটাই হচ্ছে গ্রন্থের উপযোগিতা। যে কোনো গ্রন্থকে শুরু করার আগে গ্রন্থকারকে অনুবন্ধ চতুষ্টয় দেখাতে হয় যে এর অধিকারী কে, এর বিষয় কি, এটা পড়ে লাভ কি হবে, আর এই গ্রন্থের সঙ্গে সেই বিষয় বা অধিকারী সাধ্য সম্বন্ধ কি, এটাও তিনি দেখিয়েছেন। যে অধিকারী হচ্ছে সংসার থেকে মুক্ত হওয়ার ইচ্ছা যাদের আছে সেই অধিকারিত্ব নিরূপণ করতে গিয়ে বিবেক বৈরাগ্যবান সৎ সম্পত্তি উন্মুখ সুক্ত সম্পন্ন অধিকারী এই অপরোক্ষ মানে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যদি এই গ্রন্থকে পাঠ করে, যেটা সমস্ত উপনিষদের সার এবং তাদের ঠিক অনুধাবন করে নিজের জীবন অনুসরণ করতে পারে, তাহলে সংসার বন্ধন থেকে মুক্ত হবে। এইটা বলে তাহলে এই মানে উপযুক্ত অধিকারী শুরু কি করে বিচার হচ্ছে তার জন্য সাধন। তো বিচার কি করতে হবে সেটা প্রথমে দেখিয়েছেন, তারপরে জ্ঞান নিজের স্বরূপের বিচার, তারপরে অজ্ঞান কি দেখিয়েছেন, এই ছাত্র মানে অধিকারী নিরূপণ করার পরে সংসার বন্ধন থেকে মুক্তির উপায় যেটা সেটা বলার জন্য প্রথমে তিনি অজ্ঞানকে দেখিয়েছেন, অজ্ঞানের পরে জ্ঞানকে। অজ্ঞান কি হচ্ছে, এই যে দুটো বিপরীত ধর্মী জিনিসকে মিশিয়ে ফেলা, মিলিয়ে ফেলা, এটা হচ্ছে অজ্ঞানের কার্য। অজ্ঞানকে দেখা যায় না, অজ্ঞানের কার্যকে দেখা যায়। দুটো বিলকুল বিপরীত ধর্মী, একটা জড় একটা চেতন, একটা পরিচ্ছিন্ন একটা ব্যাপক, একটা উৎপত্তি বিনাশশীল একটার উৎপত্তি বিনাশ নেই, একটা বিকারী একটা অবিকারী, এরকম যে সম্পূর্ণ বিপরীত ধর্ম দুটো বস্তু শরীর এবং আত্মা, এটাকে আমরা মিলিয়ে ফেলে আমি শরীর বলে আমরা ব্যবহার করি। আর ঠিক এর বিপরীত যদি আমরা আত্মা যেটা যেরকম থাকে সেরকম ভাবে জানি বা বুঝতে পারি সেটাই হচ্ছে জ্ঞান। সেটাও তিনি এখানে বলেছে যে যেমন ঘটকে বা কোনো বস্তুকে এটা আমি দেখতে পাচ্ছি, এটা দৃশ্য এবং এটা আমার, এইভাবে যখন আমার মধ্যে বুদ্ধি উৎপন্ন হয় আমি কখনোই সেটা হতে পারি না, এই ভাবটা আমরা জানি অথচ আমরা মিলিয়ে ফেলি বলে অজ্ঞান। আর যখন সেটা পৃথক করে দেখতে শিখে যায় এটা হচ্ছে জ্ঞান। ব্রহ্ম আমি, শান্ত সচ্ছিদ আনন্দ নির্বিকার নিরাকার দোষরহিত ব্যয়রহিত রোগ রহিত, কোনো আমার লিঙ্গ কোনো চিহ্ন নেই, সমস্ত বিকল্প থেকে রহিত, এইভাবে নির্গুণ নিষ্ক্রিয় নিত্য নিত্য মুক্ত নির্মল, বারবার বারবার এই চিন্তাগুলো মনের মধ্যে আসে, এটা হচ্ছে জ্ঞানের লক্ষ্য, বা নিজেকে এইভাবে বোঝা। এবং তারপরে উনি বললেন যে যখন যেটা বুঝতে পারছো না তখন তোমাকে তাহলে কি করতে হবে, কি করতে হবে যে শাস্ত্র এবং যুক্তির দ্বারা এটাকে মনের মধ্যে বসাতে হবে যে এটা আমার স্বরূপ। শাস্ত্র কি বলছে এবং যুক্তি, যুক্তি হচ্ছে এই যে একটা স্থূল এবং অনেক, একটা একলা এবং শুদ্ধ, এবং একটা দৃশ্য একটা দোষটা, এই যে বারবার এই যুক্তি দ্বারা শাস্ত্র যেগুলো আমাদের বুঝিয়েছে সেগুলোকে যদি আমরা মনের মধ্যে দৃঢ় করে বোঝাতে পারি। এখন আমি বিকারহীন শাস্ত্র বলছি, আর আমি দেখছি শরীর সমস্ত বিকারী। আর তারপরে এটাও বলেছে যে পুরুষাত্মা পরম কিঞ্চিত সাকাষ্ঠ সা পরাবতী, এই পূর্ণ তত্ত্ব, এই পুরুষ হচ্ছে সংসারের শ্রেষ্ঠ তত্ত্ব, তার থেকে পরে মানে শ্রেষ্ঠ আর কোনো বস্তুই নেই সংসারে। এইভাবে ঋষিকে যারা যেটা নির্ণয় করে দেখানো হয়েছে সেইটাকে বারবার বারবার নিজের মনের মধ্যে যদি আমরা বিচার করতে থাকি তাহলে ধীরে ধীরে সেই তত্ত্ব কিন্তু নিজের কারণ কি ভেতরে বিদ্যমান আছে সেটা আমাদের অভিব্যক্ত হয়। মানে যা কিছু আমাদের মধ্যে ভালো মন্দ, যা কিছু আমাদের ভেতরে জন্মান্তরের সংস্কার থেকে এখানে আছে, কিন্তু সেটাকে একটু অভিব্যক্ত হওয়ার সময় দিতে হয়। এই অভিব্যক্ত হওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা হচ্ছে আত্মচিন্তা বা আত্মবিচার, জপ ধ্যান নিষ্কাম কর্ম থেকে শুরু শুরু কোথা থেকে করতে হবে, নিজের বর্ণ আর আশ্রম ভিত কর্মকে নিষ্কাম ভাবে করলে তবে মানুষের মনে ভগবত প্রাপ্তির ইচ্ছা বা ভগবানের চিন্তা করতে ইচ্ছা করে, তখন তার বিভেদ মানে এই ভগবত প্রাপ্তির পথে বা মানুষ জীবনের সফলতার পথে কোনটা উপযোগী কোনটা অনুপযোগী, অনুপযুক্ত উপযোগী বস্তুকে ছেড়ে দেওয়া, উপযোগী বস্তুকে গ্রহণ করা, আর সংসার থেকে মুক্ত হওয়ার ইচ্ছা তীব্র হতে থাকে, তখন সে শ্রবণ মনন নিচিতাসনের মাধ্যমে গুরু পরম্পরার মাধ্যমে তত্ত্ব সাক্ষাৎকার করে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। যুক্তি বলে দেওয়ার পরে এবার শাস্ত্রে কি কিভাবে আত্মাকে নিরূপণ করেছেন সেইটা বলার জন্য তিনি এখন বলছেন যে শাস্ত্রে পুরুষকে পুরুষকে শব্দে শ্রেষ্ঠ তত্ত্ব বলেছে, মানে পূর্ণত্ব আর পুরুষ, পুরুষ মানে বিভিন্ন দান, পুরুষ মানে হচ্ছে এখানে পূর্ণত্ব আর পুরুষ, পুরুষায়নাথ পুরুষ, যিনি পূর্ণ, যিনি সমস্ত পুরীতে মানে শরীরে মানে বিদ্যমান আছেন, সমস্ত শরীরে হিরণ্য গর্ভ থেকে নিয়ে একদম চিটি শরীর পর্যন্ত সব জায়গাতে যিনি বিদ্যমান আছেন, এরকম যে তত্ত্ব সেটাই হচ্ছে সংসারের শ্রেষ্ঠ। আর একেই পুরুষ সূক্ত মানে শুক্ল যে যুর্বেদে পুরুষ সূক্ত বলে একটা পঙ্কন, যেখানে ভগবানের বিরাট পুরুষের পুজো করা সেখানে এরকম মন্ত্র এসছে আর কি। আজ আমরা 35 থেকে শুরু করব, ঠিক আছে? 35 নম্বর শ্লোক থেকে শুরু হবে আজকে। পুমান এই চতুর্থ পাদটা তো বারবার আসছে, আগে থেকে বলেছিলাম যে এখন খেয়াল করুন যে কথম সাথে 31 থেকে শুরু করেছে এখন এটা লাস্ট পার্ট। আমি এই পুরুষ কি করে শরীর হতে পারে, পুরুষ তো পূর্ণ, পুরুষ তো শরীরে সত্তা স্ফূর্তি প্রদান করে, সেটা পুরুষ নিজে ওই শরীর নন, এটা বোঝাবার জন্য দৃষ্টান্ত দেওয়া হবে। এখানে বলছে পুরুষ এই ইদম বিশ্বম তপর ব্রহ্ম সারা সৃষ্টি, এইভাবে পুরুষ পুরুষ সূক্ত আছে শুক্ল যজুর্বেদে, সেখানে পুরুষ সূক্ত নামক যে গ্রন্থ সেখানে এটা বলা হচ্ছে যে ইয়েতে আমাদের শ্বেতাশ্বত উপনিষদ এরকম আছে পুরুষ এবং বিশ্বম তপ মুন্ডক উপনিষদ আছে শুক্তি পুরুষ সংহিতে আপি উচ্চাতে যত শ্রুতি, কিন্তু শ্রুতির দ্বারাও প্রথমে দেখুন যুক্তি বলেছে বলেছে না যুক্তি এবং শ্রুতির দ্বারা এটাকে বুঝতে হবে, যুক্তি হচ্ছে দুটো বিপরীত ধর্মী বস্তু কখনো মিলতে পারে না এটা, আর শ্রুতি সেটাকে প্রতিপাদন করছে আর পুরুষের দোকানে এটা অন্য কোনো প্রমাণ দ্বারা জানা যাবে না, বাস্তবিক পুরুষের স্বরূপ কি আমার স্বরূপ কি সেটা আর কোনো প্রমাণ দ্বারা জানা যাবে না, তার জন্য একমাত্র শ্রুতি মানে বেদই তার জন্য প্রমাণ হচ্ছে। আর যুক্তি হচ্ছে এই যে যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যেটা লৌকিক প্রমাণ দিয়ে জানছি সেটা বেদ বলার জন্য না, যেটা লৌকিক সামান্য প্রমাণ দিয়ে জানতে পারছে না বেদ তাকেই প্রতিপাদন করে, এরকম দুটো বিপরীত ধর্ম বস্তু আমরা কি করে মিলিয়ে ফেলি, যদি বুঝতে পারছি তবু আমরা মিলিয়ে ব্যবহার করি এবং অনাধিকাল থেকে সংস্কার দিয়ে আমরা ব্যবহার করেই আসছি। এখানে বলছেন যে যখন নিজের এই পুরুষকে শাস্ত্র পূর্ণ বলছে, পুরুষকে অসঙ্গ বলছে, পুরুষ কর্তা ভোক্তা নয় বলছে, তাহলে সেই পুরুষ কি করে আমি তাকে কর্তা ভোক্তা বলছি, পুরুষ ফির আমি কর্মফল ভোগ করবো, আমি দুঃখী সুখী আমি কি করে বলছি, এগুলো তো মনের ধর্ম, আমি এর প্রকাশ অত্যন্ত আমার সঙ্গে সম্বন্ধ নেই, এটা বোঝাবার জন্য আগের শ্লোকে আবার বলছে বৃহদারণ্যক উপনিষদের শ্লোক দিয়ে অসঙ্গ পুরুষ প্রোক্ত বৃহদারণ্যকে পিচ অনন্তম অলস অসংশ্লিষ্ট অনন্তম অসংশ্লিষ্ট লোক অসংশ্লিষ্ট 2-3-4-5 কথম দেহ পুমান অসংশ্লিষ্ট অচিত খানে অনন্তম অলসংশ্লিষ্ট অলসংশ্লিষ্ট লেখা আছে অসংশ্লিষ্ট অসংশ্লিষ্ট বলে লকার যেন অধিক বেশি আছে মনে হয় 2-3-4-5 ছন্দ পূরণের জন্য আছে ওখানে অনন্তম অলসংশ্লিষ্টম অসংশ্লিষ্টম হলে লকারটা না হলে ভালো হতো আর কি। কারণ কি, যার সঙ্গে কোনো শ্লীষ ধাতু আছে তার সঙ্গে সম উপসর্গ লিখেছে, সংশ্লিষ্ট। 1 মিনিট, আমি অন্য একটা বই ছিল তো। ঠিক আছে, অনন্তম অলসংশ্লিষ্টম, অলসংশ্লিষ্ট মকার চাই মাঝখানে, অলসংশ্লিষ্টম কথম সাদেহ কপুমান অসঙ্গ পুরুষ প্রোক্ত বৃহদারণ্যকে পিচ। অনন্তম অলসংশ্লিষ্টম কথম সাদেহ কপুমান, বৃহদারণ্যক উপনিষদ কয়েকবার বলছে অসঙ্গ হি অয়ম পুরুষ, তাকে অনন্ত বলছে, ব্যাপক বলছে, পূর্ণ বলছে, এবং কারোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্ট নেই। অনন্ত মলিনতা থেকে যিনি যে যুক্ত, অনন্তম আসলে অসংশ্লিষ্টম কথম সাধ্য প্রমাণ। আচ্ছা, এখানে একে এইদিকে অন্যায় করছে, পুরুষের সঙ্গে অন্যায় করছে, অসঙ্গ পুরুষ প্রোক্ত বৃহদারণ্যকে, বৃহদারণ্যক সূচিত তোমার শাস্ত্রকে পুরুষকে অসঙ্গ বলে বলা হয়েছে। কি রূপে? সে অনন্তম অলসংশ্লিষ্টম, যে সমস্ত রকমের যে মলিনতা যুক্ত এরকম যে শরীরের কথম পুরুষ হতে পারে, এরকম যে শরীর সে কি করে পুরুষ, সে পুরুষ কি করে হতে পারে, এটা বলার উদ্দেশ্য। আসলে অনন্তম অসংশ্লিষ্ট কি অসঙ্গ পুরুষ, এটা দেহক দুদিকে প্রথমে আছে, দুদিকে যদি আমার পুরুষের সঙ্গে লাগাতে হয় তাহলে সেখানে অনন্ত আর অসংশ্লিষ্ট, যিনি অনন্ত আর যিনি কারোর সঙ্গে সম্বন্ধ রাখে না। এখানে অনন্তম অসংশ্লিষ্ট মাত্র সমস্ত রকমের যত রকমের দুর্গুণ আছে তার সঙ্গে জুড়ে আছে, যে দেহ পুমান, দেহ ক পুমান পটা প্রথমে একবার এদিকে অন্যায় করতে হবে। তখন দেহ কম পুরো বৃহধারণক সচিত শ্রুতি মেঘে এসে পুরুষকে অসঙ্গ বলা হয়, তো ফিরে আর যে অসঙ্গ হয় যেটা অসঙ্গ সেটা অনেক মলিনতা যুক্ত শরীরের সঙ্গে কি করে তার সম্বন্ধ হতে পারে, এইটা শুকের বলার উদ্দেশ্য আর কি। এটা হচ্ছে শ্রুতি বাক্য থেকে যুক্তির সাথে শ্রুতি অনুকূল, শ্রুতি অনুকূল তর্ক অনুসন্ধিয়াতাম, শ্রুতি বাক্য যেরকম বলেছে সেই বাক্যটাকে বোঝাবার জন্য, বোঝবার জন্য যে ধরনের যুক্তি বা তর্কের আবশ্যকতা আছে সেটা নিজের মধ্যে ধরে ধরে বা শ্রুতি শ্রুতি বাক্যের সাহায্যে সে যুক্তি লাগিয়ে, যে শরীর আর আত্মা এক হতে পারে না, শরীর থেকে আত্মা সর্বথাই ভিন্ন। এইভাবে বিচার করতে করতে যখন ভিন্নতা নিজের ভিতর থেকে স্পষ্ট হয়ে যাবে, কারণ কি এটা দৃশ্য আর আমি দ্রষ্ট, এর সঙ্গে আমার চিরকাল কোনো সময় কোনো সম্বন্ধ হতে পারে না। এটা আমাদের উপদেশ পঞ্চকমে ভগবান বলেছেন যে শ্রুতি বাক্য শুনে সেই বাক্যকে বোঝার জন্য যে ধরনের অনুকূল তর্কের প্রয়োজন সেই যুক্তিটুকু লাগাও, আর নিজের থেকে অন্য যুক্তি লাগিও না। মানে শ্রুতি বাক্যকে বোঝার জন্য যে ধরনের যুক্তির আবশ্যকতা আছে সেইটুকু যুক্তিকে অনুভব করতে পারে, এটা উপদেশ পঞ্চকামে ভগবান শঙ্করাচার্য করেছে। শ্রুতি অনুকূল তর্ক অনুসন্ধিয়াতাম পুরুষ যারা পর প্রকাশ্যম কথম সদেহ পুমান তত্রৈব চ সমাখ্যাত স্বয়ং জ্যোতির্হি পুরুষ জড় পর প্রকাশ্যম কথম সেত দেহক পুমান তত্রৈব চ সমাখ্যাত স্বয়ং জ্যোতির্হি পুরুষ জড় পর প্রকাশ্যম কথম সেত দেহক পুমান। তত্রৈব মানে ওই বৃহদারণ্যক উপনিষদেই সমাখ্যাত মানে সম্যক রূপে কথন করা হয়েছে। কি কথন করা হয়েছে? এই পুরুষ স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতির এই পুরুষ, এই পুরুষ স্বয়ং প্রকাশ, তিনি কারো দ্বারা প্রকাশিত না, তিনি নিজে নিজেকে প্রকাশিত করেন। এর জন্য তিনি সূর্য প্রকাশ, চন্দ্র প্রকাশ, ইন্দ্রিয় প্রকাশ, মন প্রকাশ, বুদ্ধি প্রকাশ কোন প্রকাশের অপেক্ষা রাখে না। তদ বিপরীত এদের ব্যাপার ওই পুরুষ থাকার জন্য, শুদ্ধ চেতন থাকার জন্য হতে পারে। সেজন্য এই ওদের ব্যাপার দেখে আমরা পুরুষকে, পুরুষের অস্তিত্বকে বুঝতে পারি। এই বৃহদারণ্যক উপনিষদে পুরুষকে জ্যোতির ব্রাহ্মণ আছে একটা, চতুর্থ অধ্যায় তৃতীয় ব্রাহ্মণ জ্যোতির ব্রাহ্মণ, তাতে একটা একটা করে জ্যোতিকে দেখেন। সূর্য জ্যোতি তুমি যখন দিনের বেলায় ব্যবহার করো কোন জ্যোতির দ্বারা, সূর্য রাত্রিবেলায় চন্দ্র জ্যোতি, এখন বিদ্যুৎ জ্যোতি অথবা অগ্নি জ্যোতি, তারপরে যখন লাইট থাকে না একদম অন্ধ ঘুটঘুটে অন্ধকার তখন ইন্দ্রিয় জ্যোতি, বাঘ জ্যোতি, ইন্দ্রিয় জ্যোতি স্পর্শ দিয়ে আমরা এগুলো ব্যবহার করি। যখন ধ্যান করো যখন সমস্ত লাইট বন্ধ হয়ে গেছে এবং ধ্যানের যে একটা আনন্দের অনুভূতি, এই আনন্দের অনুভূতিটা তুমি কি করে বোঝো, তখন কোন প্রকাশ দ্বারা সেটা বুঝতে পারো? তখন তো সূর্য জ্যোতি নেই, চন্দ্র জ্যোতি নেই, ইন্দ্রিয় জ্যোতি নেই, অগ্নি জ্যোতি নেই, তখন হচ্ছে আত্মজ্যোতি। আত্মার প্রকাশ আমরা বুঝতে পারি যে বাসুশক্তি অবস্থায় আনন্দে ঘুমিয়েছিলাম, কি করে বুঝতে পারি? ওই আত্মার প্রকাশে প্রকাশিত হয়ে এখানে একটা জিনিস বোঝাবার জন্য বলা হয়েছে যে যেই প্রকাশে পুরুষ ব্যবহার করে সেই প্রকাশটা পুরুষের থেকে, পুরুষ মানে যে লৌকিক পুরুষ, এখানে পুরুষ মানে পূর্ণ পুরুষ নয়, যেই প্রকাশের দ্বারা আমরা, যেমন সূর্য উঠলে আমরা লোক ব্যবহার করে মানুষ শরীর ব্যবহার করে আর কি, শরীর থেকে সূর্য প্রকাশটা ভিন্ন, এরকম রাত্রিবেলায় বিদ্যুতের প্রকাশ আমরা ব্যবহার করি তা আমাদের থেকে বিদ্যুৎ প্রকাশটা ভিন্ন, সেরকম যখন আমরা ইন্দ্রিয় প্রকাশ দিয়ে ব্যবহার করে মানে ইন্দ্রিয়ের প্রকাশটা যিনি ব্যবহার করছেন তার থেকে ভিন্ন, এরকম যখন আমি ধ্যানে বা সুষুপ্তি অবস্থায় আনন্দ অনুভব করি, যেই প্রকাশ দিয়ে আমি সে আনন্দকে বুঝতে পারছি মানে সে আনন্দের ব্যবহার ভেতরে হচ্ছে, তার থেকে প্রকাশটা ভিন্ন, তার থেকে প্রকাশটা ভিন্ন। এটা একটা ব্যাপ্তি মানে নিয়ম দেখে চিন্তা করা যায় যে যখন সূর্য প্রকাশ আমার থেকে ভিন্ন, চন্দ্র প্রকাশ আমার থেকে ভিন্ন, এইভাবে আত্মা বা পূর্ণ যে পুরুষ সে শরীরের মধ্যে থেকেও শরীরের থেকে সম্পূর্ণ ভিন্ন, শরীর ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন, এটাকে জ্যোতির ব্রাহ্মণে বোঝানো হয়েছে। সেটাকে এখানে ছোট করে বললেন তত্রেই বাজার সমাখ্যাত, মানে সেই বৃহদারণ্যক উপনিষদেই সম্যক রূপে কথন করা হয়েছে কি স্বয়ং জ্যোতির পুরুষ, এই পুরুষ স্বয়ং প্রকাশ পূর্ণ জ্যোতিস্বরূপ, আর শরীর কি হচ্ছে জড় পরপ্রকাশ্য, নিজে নিজেকে প্রকাশ করতে পারে না, শরীর অন্য প্রকাশের দ্বারা প্রকাশিত হয়। শরীর মানে শরীরের ভেতরে কোনো একটা তত্ত্ব থাকার জন্য আমি আছি বলে বোঝা যায়, কিন্তু সেই তত্ত্বটা বেরিয়ে গেলেই শরীরের কোনো আর কিছু করার ক্ষমতা নেই, কেউ কিছু ঠুকে দিক মেরে দিক শরীর কিচ্ছু করতে পারে না। তা এই যে শরীর যদি এমনি ভাবে আমরা দেখি, যখন সে আত্মা তো সবসময়তেই থাকবে, আত্মার প্রকাশ আছে বলেই সে মৃত শরীরেও আত্মার প্রকাশ আছে, কিন্তু তখন ওই সূক্ষ্ম শরীর থাকে না বলে তার অভিব্যক্তি জায়গা নেই, সেই জন্য তাকে অভিব্যক্ত করতে পারি না, কিন্তু আত্মার প্রকাশ সর্বদাই থাকে, এবং কারণ কি আত্মা স্বয়ং প্রকাশ, আর শরীর আদি থেকে না জগতে জাগতিক বস্তু আছে সব আত্মার প্রকাশে প্রকাশিত হয়, এমনকি সূর্য যে সম্পূর্ণ সৃষ্টিকে প্রকাশিত করে, কিন্তু সূর্য পিণ্ডেরও নিজেকে প্রকাশ করার ক্ষমতা নেই, কারণ ভৌতিক বস্তু, আমরা বলি ওটা সূর্য, প্রদীপ ঘরের সমস্ত জিনিসকে প্রকাশিত করে, কিন্তু প্রদীপ এটা বলতে পারে না যে আমি প্রদীপ, আমি সবাইকে প্রকাশিত করছি, মানুষ তাকে মানে চেতন তত্ত্ব বলে যে না এটা প্রদীপ, এটা প্রকাশক হচ্ছে আর বাকিগুলো প্রকাশ হচ্ছে, এইভাবে যে একদম বিপরীত ধর্ম যুক্তি দ্বারা এবং শ্রুতি বাক্যের দ্বারা যখন নিশ্চয় হয় যে আত্মা আর শরীর এ দুটো বিলকুল বিপরীত ধর্মওয়ালা, তাই এদেরকে মিলিয়ে আমি শরীর ভাবে ব্যবহার করা এটা হচ্ছে অবিবেকের লক্ষণ, এটা হচ্ছে অবিবেকের লক্ষণ, এটাই অজ্ঞান। শরীর থেকে ভিন্ন করে কর্মকাণ্ড আত্মাকে বলা হয়েছে, কিন্তু সেটা সেই আত্মা হচ্ছে শরীর থেকে ভিন্ন কিন্তু কর্তা ভোক্তা আত্মা। কালকে বলছিলাম যে পূর্ব মীমাংসা দর্শন জগৎকে নিত্য মেনেছে, কারণ কি বেদ অপৌরুষেও, জগতের যদি নাশ হয়ে যায় তাহলে আবার নতুন করে বেদ সৃষ্টি হবে, তাহলে বেদকে ওরা শব্দরাশি ভাবে, তাহলে কাউ কোনো পুরুষকে বলতে হবে, তাই জগৎকে নিত্য মেনেছে। আর পুরুষ মানে জীব কর্তা ভোক্তা ও পরমাত্মা, পূর্ব মীমাংসা দর্শনে ঈশ্বরের কোনো কথা নেই, সে কর্ম অপূর্ব উৎপন্ন করে ফল দেয়, এইভাবে বলা আছে। কিন্তু আমাদের বেদান্ত দর্শনে কিন্তু মহর্ষি বেদব্যাস বলেছেন ফলম অর্থাৎ উপপত্তি নেই, কর্মের ফল তো ভগবানই দেন। কারণ কি, দেশান্তরে কালান্তরে যে ফল প্রাপ্ত হয় সেই ফল প্রাপ্ত হতে গেলে একটা চেতন তত্ত্বকে দরকার দিতে পারে না। কারণ দেশান্তরে কালান্তরে এর থেকে ঈশ্বরের অস্তিত্ব সিদ্ধ করার জন্য, পুরুষ অস্তিত্ব সিদ্ধ করার জন্য এরকম যুক্তি এবং কেন উপনিষদে বৃষ্টির ব্যাখ্যা করে বলা আছে আর কি। তাই কর্মকাণ্ডে আত্মার কথা বলেছে, সমস্ত দর্শনে আত্মার কথা বলেছে, কিন্তু কেউ আত্মাকে কেবল ভোক্তা মেনেছে, কেউ আত্মা এবং জীবাত্মা অনেক এবং জীবাত্মা কর্তা ভোক্তা। এই জীবাত্মা একটা দ্রব্য আর তার মধ্যে কিছু গুণ থাকে, দ্রব্য গুণ কর্ম এগুলো। সাংখ্য দর্শন বলছে পুরুষ আর প্রকৃতির বিবেক থেকে মুক্তি, ন্যায় বৈশাসিক দর্শন বলে যে গুণ আর দ্রব্যের এর একে বুঝে নেওয়া এটাই মুক্তি হেতু। আর পূর্বমীমাংসা দর্শন একদল বলে কর্ম থেকে স্বর্গ অব্দি মুক্তি, আর প্রভাকর বলে উপাসনার দ্বারা ব্রহ্মলোক অব্দি গেলে মুক্তি, আর বেদান্ত বলে আত্মজ্ঞান থেকে মুক্তি, এক তত্ত্বের জ্ঞান থেকে মুক্তি, শাস্ত্র এই কথাই বলেছে। এখন সেই জন্য বলছে কর্মকাণ্ড আত্মার কথা বলা আছে, কিন্তু সেই কর্মকাণ্ড আত্মা এই স্থূল শরীর থেকে ভিন্ন, কিন্তু সূক্ষ্ম শরীর থেকে আত্মাকে ভিন্ন করতে পারেনি তারা। সূক্ষ্ম শরীরের মধ্যে কর্তৃত্ব বক্তৃত্ব বুদ্ধি থাকে, তাই আত্মাকে কর্তা ভোক্তা মেনেছে। এই জন্য আগের শ্লোকে বলেছে প্রক্তাপি কর্মকাণ্ডেন হাত্মা দেহাত বিলক্ষণ নিত্যস্য তৎফলম ভুক্তে দেহপাতাদনন্তরম প্রক্তোপি কর্মকাণ্ডেন হাত্মা দেহাত বিলক্ষণ হাত্মা দেহাত বিলক্ষণ নিত্যস্য তৎফলম ভুক্তে নিত্যস্য তৎফলম ভুক্তে দেহপাতাদনন্তরম দেহপাতাদনন্তরম প্রক্তোপি কর্মকাণ্ডেন আত্মা দেহাদ বিলক্ষণ নিত্যস্য তৎফলম ভুক্তে দেহপাতাদনন্তরম। কর্মকাণ্ডেও কর্মকাণ্ডেন প্রক্ত অপি কোথাও কর্মকাণ্ডও বলা হয়েছে, কর্মকাণ্ডেন অপি কি বলা হয়েছে, আত্মা দেহাদ বিলক্ষণ, আত্মা শরীর থেকে বিলক্ষণ এবং আত্মা নিত্য, মানে একটা শরীর ছেড়ে আবার আরেকটা শরীরকে প্রাপ্ত করবে। কারণ কি, কর্মের ফল সে ভোগে, তৎফলম ভুক্তে নিত্য, এবং তার কর্তৃত্ব যে তার দ্বারা কি কর্ম, কর্মের ফল তাকে ভোগে। সেজন্য দেহ কখন একটা শরীর ছেড়ে দেয় দেহপাত অনন্তরম, দেহপাতের পরে তার সেই একটা যেই শরীর দিয়ে আমি যেই কাজ করেছি তার ফল ভুক্তি, আর সেই শরীরেও কিছু ভোগ হয় আবার অন্য শরীরেও ভোগ হয়, যেরম যেরম বাসনা থাকে আবার সেই শরীর দিয়ে কর্ম করবো, ওই সেই শরীরে আবার যেরম যেরম বাসনা হবে আবার একটা শরীর আবার সেই কর্মফল ভোগ। এইভাবে এই কর্ম আর কর্মফল ভোগের জন্য শরীর আর কর্ম, শরীর আর কর্ম এই ধারা একটা অনাদিকাল থেকে চলে আসছে। পূর্বমীমাংসা দর্শনও শরীর থেকে ভিন্ন ভিন্ন আত্মার কথা বলা হয়েছে, কিন্তু সেই আত্মা হচ্ছে কর্তা ভোক্তা আত্মা। এবং তারা বলে কর্মের ফল ভগবান দেয় না, ওই কর্ম থেকে একটা অপূর্ব উৎপন্ন হয় এবং কর্ম তো নাশ হয়ে যায়, এই যখন সময় আসবে ওটা জীবেরই আশ্রয় থাকে, সময় আসলে ওই অপূর্ব ফল দেয়। জীব যদি নিজের ইচ্ছা মতন ফল উৎপন্ন করতে পারত তাহলে কি তাকে কখনো দুঃখ ভোগ করতে হতো? জীব যদি নিজের ইচ্ছা মতন ফল উৎপন্ন করতে পারত তাহলে কিন্তু কখনো সে দুঃখ ভোগ করতে চাইতো না, কিন্তু দুঃখ ভোগ করতে হয়। তার মানে বোঝা যাচ্ছে যে ফল দেনেওয়ালা যিনি কর্মের বিচারকে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখে সে কর্মের যা ফল হয় সেটা তিনি আমাদেরকে দেন। এই জন্য কর্মই ফল দেয় বা কর্ম অপূর্ব মাত্রে ফল দেয়, এই যে পূর্বমীমাংসা দর্শনের এই সিদ্ধান্ত এটা ঠিক মানে বৈদিক সিদ্ধান্ত নয়। কারণ কি, ওরা সূক্ষ্ম শরীর থেকে আর আত্মাকে ভিন্ন করে বুঝে উঠতে পারেনি, স্থূল শরীর থেকে আত্মা ভিন্ন মানে জীব আত্মা ভিন্ন এইটা তারা বুঝে উঠতে পেরেছে। এজন্য আগে বলছে যে কোনটা কোনটা বুঝে উঠতে পারেনি সেটা বোঝাবার জন্য। লিঙ্গম চ অনেক সংযুক্তম জলম দৃশ্যম বিকারি চ অব্যাপকম অসদ রূপম তৎকথম সৎ পুমানয়ম। লিঙ্গম চ অনেক সংযুক্তম জলম দৃশ্যম বিকারি চ অব্যাপকম অসদ রূপম তৎকথম সৎ পুমানয়ম। লিঙ্গম চ অনেক সংযুক্তম লিঙ্গম চ অনেক সংযুক্তম জলম দৃশ্যম বিকারি চ জলম দৃশ্যম বিকারি চ অব্যাপকম অসদ রূপম অব্যাপকম অসদ রূপম তৎ কথম সৎ পুমানয়ম তৎ কথম সৎ পুমানয়ম। এই যে পূর্ব মীমাংসা দর্শনে সূক্ষ্ম শরীর সঙ্গে আত্মাকে এক করে দেখেছে, এই জন্য আত্মাকে কর্তা ভোক্তা বলে। তখন ওখানে বলছে লিঙ্গম, এই যে লিঙ্গ শরীর যে আমাদের লিঙ্গম 17টা অবয়ব দিয়ে যুক্ত, যে স্থূল শরীরের ভেতরে যেটা আছে, যেটা একটা শরীর ছেড়ে দিয়ে আরেকটা শরীরে গমন করে, অনেক সংযুক্ত অনেক তত্ত্বের দ্বারা তৈরি, 17টা অবয়ব দিয়ে তৈরি অনেক লিঙ্গম। চলম সেটা আসা যাওয়া করে, দৃশ্যম তাকে আমরা দেখতে বুঝতে পারি, দেখো মানে ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না কিন্তু ইন্দ্রিয় কার্যগুলোকে আমরা বুঝতে পারি, এবং সেটা বিকারী সূক্ষ্ম শরীরের মধ্যে সুখ দুঃখ ভালো মন্দের বিকার ওঠে, খুব ভুক্তি আসে বিকার ওঠে। আর অব্যাপক পরিচ্ছিন্ন বলি যাতায়াত করতে পারে, ব্যাপক তত্ত্ব যেটা হবে সেটার কত গতি আগত হতে পারবে না, কিন্তু লিঙ্গ শরীরটা এক শরীরটা ছেড়ে অন্য লোকে অন্য শরীর প্রাপ্তকারী কর্মের ফল ভোগ করে, এই জন্য এটা ব্যাপক হবে। তাহলে চলম দৃশ্যম বিকারী অব্যাপকম চ, যে লিঙ্গ শরীর সেটা হচ্ছে কি অনেক দ্রব্য দিয়ে তৈরি, সেটা চলমান পরিবর্তন হতে থাকে, তার ক্রিয়াতে আমরা বুঝতে পারি। এবং তাতে বিকার উৎপন্ন হয় এবং সেটা ব্যাপক নয়, সেটা অসদ রূপ। এখন পালন কারণ কি, যে লিঙ্গ শরীরটা জ্ঞান হলে লিঙ্গ শরীরের নাশ হয়ে যায়, কারণ লিঙ্গ শরীরের ভেদ না হলে মুক্ত হওয়া যায় না, তার জ্ঞান থেকে লিঙ্গ শরীরও নাশ হয়ে যায়, সেজন্য এটা অসদ রূপম, এটা এটার কোনো পারমার্থিক বস্তু না লিঙ্গ শরীর। তা প্রথম এবং প্রমাণ সেন এই ব্যাপক পুরুষ সে লিঙ্গ শরীর মানে কর্তা ভোক্তাই বা কি করে হবে, স্থূল শরীর তো পূর্ব মীমাংসা দর্শন এতটা কমসে কম বেদান্ত দর্শনকে সহযোগিতা করে দিয়েছে, স্থূল শরীর আমি নই এটা বুঝিয়ে দিয়েছে, কিন্তু তারা সূক্ষ্ম শরীর আমি একটা শরীর ছেড়ে দিয়ে আর একটা শরীরে ভোগ করবো এই ভাবনা নিয়ে তারা কর্মকাণ্ডকে আলোচনা মানে সম্পাদন করে। কিন্তু এই যে সূক্ষ্ম শরীর লিঙ্গ শরীর বলছো, এই লিঙ্গ শরীর তো অনেক অবয়ব দিয়ে তৈরি, এই লিঙ্গ শরীর পরিচ্ছিন্ন, এই লিঙ্গ শরীরের ক্রিয়াকে আমি বুঝতে পারি ওটাও দৃশ্য। আর যে যুক্তিগুলো আগে বলে এসছে যেই জন্য পুরুষ হতে পারে না সবগুলো এখানে লেগে যায়, পরে স্থূল শরীর উপহিত চেতন আমি নাই বোঝা যাবে, ফির সূক্ষ্ম শরীর উপহিত চেতন আমি নাই সেটাও বোঝা যাবে, এবার অজ্ঞান অবিদ্যা অথবা মায়া উপহিত চেতন সমষ্টিতে এটাও শুদ্ধ চেতন নয়, ওই পর্যন্ত জ্ঞান হলে ওই পর্যন্ত নাশ হয়ে যায়, শুদ্ধ ব্যাপক চেতন মাত্রই বিদ্যমান থাকে, ঈশ্বর তত্ত্ব পর্যন্ত ঈশ্বর তত্ত্ব না মানে ঈশ্বর উপাধি পর্যন্ত নাশ হয়ে যায়, ঈশ্বর তত্ত্ব তো বিদ্যমান, যার মধ্যে যেই তত্ত্ব সেই তত্ত্ব তো এই পুরুষ তত্ত্ব শুদ্ধ চেতন তত্ত্ব বিদ্যমান থাকে, কিন্তু উপাধিগুলো নাশ হয়ে যায় আর কি। তৎকথন এই পুরুষ কি করে সেই মানে বিকারী বস্তু হতে পারবে, অসঙ্গ পুরুষ কি করে কর্তা ভোক্তা হবে, সে তো সর্বদাই লিঙ্গ শরীর অনেক তত্ত্বযুক্ত চলমান মানে বিকারী, সে দৃশ্য তারিখ আমরা বুঝতে পারি। তারপরে হচ্ছে যে বিকারী তো নিজেই এখানে বলেছে বিনা, এবং অব্যাপক অব্যাপক বলি সে এখানে যাতায়াত করতে পারে, এবং অসৎরূপে কারণ কি জ্ঞান হলে তারও নাশ হয়ে যায়, তাই যে পূর্ণ পুরুষ যার কখনো নাশ নেই সে কি করে কর্তা ভোক্তা রূপী মানে আত্মা হতে পারে, জীবাত্মা কি করে হবে, সে পারমার্থিক জীবাত্মা মানে অজ্ঞানের জন্য নিজেকে সে জীব বলে মনে জ্ঞানের জন্য সে জীব বলে মনে করে আর পারমার্থিক সে তার মধ্যে জীবত্ব নেই, শিবত্ব বলা ভূত বা শুধুমাত্র আত্মা শুদ্ধ এক চেতন তত্ত্ব যেখানে কোনো উপাধি বা কোনো শব্দ প্রয়োগ করা যায় না। এইভাবে এবং দেহাদ্বয়াত অন্ন আত্মা পুরুষ ঈশ্বর সর্বাত্মা সর্বরূপশ্চ সর্বাতীত অহমব্যয়ঃ এবং দেহাদ্বয়াত অন্ন আত্মা পুরুষ ঈশ্বর সর্বাত্মা সর্বরূপশ্চ সর্বাতীত অহমব্যয়ঃ এবং দেহাদ্বয়াত অন্ন এবং দেহাদ্বয়াত অন্ন আত্মা পুরুষ ঈশ্বর আত্মা পুরুষ ঈশ্বর সর্বাত্মা সর্বরূপশ্চ সর্বাত্মা সর্বরূপশ্চ সর্বাতীত অহমব্যয়ঃ আমি আর এই আত্মাই একই আত্মাই সবার মানে সবাই নিজেকে আমি আমি বলি বলি আমি একটাই আমি থেকে একটা আমি কখনো দুটো হয়নি কিন্তু শরীরের মাধ্যমে দুটো বলে প্রতীত হয় আর এটাই পুরুষ মানে এটাই পূর্ণ পূর্ণত্ব পুরুষ ইনি ঈশ্বর ইনি যে উপাধি মায়া উপাধির থেকে তিনি সবাইকে প্রসার সৃষ্টি করেন তিনি সবার নিয়ামক হচ্ছেন তিনি এই জন্য এইভাবে দেহদ্বয়াত দুটো শরীর থেকে যে ভিন্ন অন্য আমি যে সর্বা আমি হচ্ছি সবার মধ্যে একই আত্মা আত্মা দুটো নেই এটা বোঝার জন্য এই উপাধি থেকে ছাড়লে বোঝা যায় আর কি উপাধি থেকে যদি তাদাত্ম্য থাকবে তখন বোঝা যাবে না উপাধির সঙ্গে তাদাত্মতা ছুটলে তখন বোঝা যায় আমি সবার মধ্যে আমি বিদ্যমান আছি সর্বর্গ যথা কিছু রূপ নাম রূপ দেখা যাচ্ছে সেই সমস্ত নাম রূপের মধ্যে আমি অনুস্যূত আছি অথচ আমি এদের থেকে সর্বাতীত সর্বাতীত মানে পাদ শ্রুতিতে বলেছে পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃত দেবী এক পাতেই তো ভ্রান্তিতে কেবল সৃষ্টিকে দেখা যায় তিন পাদ অমৃতময় মানে তিনি সর্বদাই নাম রূপ থেকে রহিত একটা পা দেখে বলি যখন আমাদের কোথাও কোনো বস্তুকে দেখি তার জাস্ট একটা সাইডই আমরা দেখতে পাই তার পেছনের দিকটা কিছুই দেখতে পাই না কিন্তু সেটাতে আমরা মনে মনে পুরো জিনিসটাই কল্পনা করে নিই আর কি সেরকমরূপে ভ্রান্তি পরমাত্মা পূর্ণ পুরুষে একটা পাদেই দেখা যায় আর বাকি তিনটে পাদ পূর্ণ অমৃতময় ওই একটা পাদ ওটা ভ্রান্তিতে পতিত হয় সেই জন্য আমি নাম সর্বাতীত এই নাম রূপার্থ ক্রিয়াকারিতার থেকে অতিক্রম করে বসে আছি আমার কোনো ব্যয় নেই আমি পূর্ণ আমি সর্বা নিয়ামক মানে শরীরের নিয়ামক আমি আমি নিয়ম্য নই এইভাবে বারবার বিচার করতে করতে মানুষ নিজের স্বরূপকে জানতে পারে এবং মানে স্থূল শরীর কি সূক্ষ্ম শরীর কি স্থূল শরীর কি দিয়ে তৈরি হয়েছে সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি হয়েছে এবং সূক্ষ্ম শরীরের ব্যাপারগুলোকে দেখা ইন্দ্রিয়ের ব্যাপার চোখ দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে না কান শুনতে পাচ্ছে কি শুনতে পাচ্ছে না স্পর্শ অনুভব করতে পারছে কি পারছে না ইন্দ্রিয়ের ব্যাপারকে দেখে মন থেকে নিশ্চয় করা যে এগুলো করণ এগুলো দিয়ে আমি দেখি শুনি বুঝি তাই এটা আমি নই ঠিক সেরকম মনের বৃত্তিগুলোকে মনের বৃত্তি বুদ্ধির বৃত্তি চিত্ত বৃত্তি অহম বৃত্তি এগুলোকেও দেখতে শেখা কোন একটা জিনিস দেখি এটা কি হবে ওটা কি হবে এই ভাবনা হচ্ছে মনের বৃত্তি এই মনের বৃত্তি গুলোকে বুদ্ধি বৃত্তিকে তারপর লাস্ট হচ্ছে অহম বৃত্তিকে যখন আমি দেখতে পারবো বুঝতে পারবো তখন এগুলো সব আমার থেকে কাছে দৃশ্য আমি এর থেকে ভিন্ন দ্রষ্টা অসম্ভব এর থেকে অথচ এগুলোর সঙ্গে আমার আমি থাকার জন্য এগুলো ক্রিয়া করতে পারি কিন্তু এর সাথে আমার সম্বন্ধ নেই কারণ তাহলে কারণ দৃশ্যের সঙ্গে দ্রষ্টার কোনো সম্বন্ধ নেই দেখছি বস্তুকে দেখছি কোনো সম্বন্ধ কিন্তু সম্বন্ধ আমরা কি করি এই শরীরের ভেতরে এগুলোকে আমরা মন থেকে জুড়ে নেই এবং সেটাই আমাদের বন্ধন বিচার করতে করতে শাস্ত্রকে জানতে বুঝতে এরপরে একটা নতুন ঠিক আছে, আপনি যেটা বুঝিয়ে দিলেন এতক্ষণ পর্যন্ত যে শরীর আর আত্মা ভিন্ন বস্তু, শরীর আর আত্মা ভিন্ন বস্তু, কিন্তু কেবল এইমাত্র জ্ঞান থেকেই কি মুক্ত হয়ে যাবে এটা বোঝাবার জন্য, কারণ কি এটা এটা মিথ্যা, এ পারমার্থিক নেই, আত্মাই একমাত্র পারমার্থিক সত্য বস্তু। এইটাকে বোঝাবার জন্য আগে এখন আসবে ভগবান ভাষ্যকার আগে কি করবে, দেহের মিথ্যাত্ব নির্বাণ, কারণ দেহতে যতক্ষণ সত্যত্ব বুদ্ধি থাকবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে মন হাঁটা মুশকিল। সেই জন্য শরীর থেকে আত্মা ভিন্ন যুক্তি দ্বারা, শ্রুতি বাক্যের দ্বারা এটা বোঝা গেছে। এখানে যেন বলছেন ইত্যাত্মা দেহ ভাগেন প্রপঞ্চস্যৈব সত্যতা যথোক্তা তর্ক শাস্ত্রেণ তত কিম পুরুষার্থতা। ইত্যাত্মা দেহ ভাগেন অথবা দেহ ভাগেন, ভাগেন ইজ বেটার, প্রপঞ্চস্যৈব সত্যতা, প্রপঞ্চস্যৈব সত্যতা যথোক্তা তর্ক শাস্ত্রেণ তত কিম তত কিম পুরুষার্থতা। ইত্যাত্মা দেহ ভাগেন, ইত্যাত্মা দেহ ভাগেন প্রপঞ্চস্যৈব সত্যতা যথোক্ত তর্ক শাস্ত্রেণ তত কিম পুরুষার্থতা, যথোক্ত তর্ক শাস্ত্রেণ তত কিম পুরুষার্থতা। ঠিক আছে, আপনি আভি তা আপনি যতক্ষণ মানে এইভাবে আত্মা আর দেহের ভিন্নতাকে তো বুঝিয়ে দেওয়া হলো, শরীর যত দেখা যায় বাইরের প্রপঞ্চ যা কিছু দেখা যাচ্ছে এগুলো আছে আমার থেকে ভিন্ন, এটুকু আমি বুঝে নিয়েছি, কিন্তু সেটা তো সত্য বস্তু। সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশাসিক দর্শন, পূর্ব মীমাংসা দর্শন, এরা সবাই জগৎকে সত্য, প্রকৃতিকে সত্য মেনেছে। প্রকৃতিকে সত্য মানার জন্য সে বাইরের বস্তু তো সত্য, যতক্ষণ এই বস্তুতে সত্যত্ব বুদ্ধি থাকবে ততক্ষণ সেখান থেকে তো মন উঠবে না, সেখান দিয়ে আমার কাজে আসবে এই ভাব। কিন্তু শাস্ত্র কিন্তু এখানে জগৎকে মিথ্যা নিষেধ করে দিয়েছে, মিথ্যা বলেছে আর কি, মানে যে রূপে দেখা যাচ্ছে এটা এই রূপে বিদ্যমান নেই আর কি। যথার্থ তর্ক শাস্ত্র নেই, যেরকম তর্ক শাস্ত্র অন্যান্য দর্শনে বলা হয়েছে, যেরকম বলা হয়েছে এতে কি আমার পুরুষার্থ সিদ্ধ হবে, তত কি পুরুষার্থতা, এতে কি এটা পুরুষ সিদ্ধ হলো এইটুকু জ্ঞানে। ঠিক আছে, ভালো করে বুঝে নিলাম যে ঠিক আছে শরীরটা আলাদা, মানে বাইরের জগতের বস্তু থেকে আমি আলাদা, জ্বর আলাদা, চেতন আলাদা, কিন্তু সিদ্ধনের ব্যাপকতাকে কিন্তু এখনো বোঝা যায়নি, অসঙ্গতাকে এখনো বোঝা যায়নি। আর জগতে এই বস্তু, জগতের বস্তুগুলোর মধ্যে মিথ্যাত্ব, স্বপ্নের বস্তু মিথ্যাত্ব হয়েছে বলেই, নিশ্চয় হয়েছে বলেই স্বপ্নিক বস্তুর সম্বন্ধে আমাদের মনে এরকম জাগতিক, ঠিক আছে জগতে যা বস্তু দেখতে পাচ্ছে সেটা আমি নই কিন্তু সেটা সত্য, আমার উপযোগে আসে, শরীরের উপযোগে আসে, তাই সেখান থেকে এত সহজে মন উঠবে না যতক্ষণ পর্যন্ত না সেখানে মিথ্যাত্ব নিশ্চয় না হবে। সেই জন্য জিজ্ঞাসা করাচ্ছে এইটুকু জ্ঞান থেকে কি পুরুষার্থ সিদ্ধ হয়ে যাবে, কিন্তু শাস্ত্র তো এক পুরুষের জ্ঞান বলেছে, এখানে তো অনেক বস্তুর জ্ঞান হয়েছে। সদৈব সম্বেদমা করে আকাশে একমেব মদ্দিত অথবা তমেব বিদিত্তি মৃত্যু, তম এখানে এক বচন প্রয়োগ করছে, সেই এক তত্ত্বকে জানলেই মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখানে তাকে থেকে ভিন্ন অনেক বস্তুকে দেখছি জানছি, ঠিক আছে আমার থেকে ভিন্ন, তাহলে সেইটুকু জ্ঞান থেকেই মুক্ত হয়ে যাব। তখন সেটাকে বোঝানোর জন্য আগের গ্রন্থবাদ শুরু হবে, যে না দেহের মেয়েদের সংসারের মিথ্যাত্বকে বোঝাবার জন্য আগের গ্রন্থবাদ শুরু হবে। আজকে এখানেই রাখবো, এটি আত্মা দেহ ভাগে না, এইভাবে আত্মা আর দেহের পৃথকত্বের দ্বারা জগৎকে শূন্য থেকে মেনেছে, এরাও মিথ্যা মানে জগৎকে। এই যে তোমার অন্যান্য দর্শনের যে কথা বলা হয়েছে সেরকম তুমিও গেলে এইটুকু জ্ঞান থেকে কি মুক্ত হয়ে যাবো, এইটুকু জ্ঞান থেকে কি মুক্ত হওয়া যাবে, এই প্রশ্ন হলে তখন জগতের মিথ্যাত্ব নিরূপণ করার জন্য আগের গ্রন্থবাক শুরু করো। সেটা কালকে পূর্ণমিদ পূর্ণা পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। স্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোকে শঙ্করম। প্রণাম।